সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ইয়া এমন একদিন যেদিন কাহারও বাকস্ফূর্তি হইবে না, এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার। ويل يومئذ للمكذبين شيدين দুর্ভোগ অস্বীকারীদের জন্য। هذا يوم الفصل جمعناكم والأولين ইহাই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। فإن كان لكم كيد فكيدون তোমাদের কোন কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। অবশ্যই মুত্তাকিরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। وفواكه مما يشتهون তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। كلوا واشربوا هنيئا بما كنتم تعملون তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো। إنا كذلك نجزي المحسنين এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। ويل يومئذ للمكذبين شهدين দুর্ভোগ অস্বীকারীদের জন্য। وإذا قيل لهم اركعوا لا يركعون যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে?